That's right. Welcome back. Welcome back to the show, Night Rider. আমি রনো আরো একবার ফিরে এসেছি আপনাদের সাথে only on Radio Footy. আর ঘড়িতে সময় এক্স্যাক্টলি রাত 9:50 আর 9:50 আপনি জানেন যে এখন থেকে নাইট রাইডারের নতুন একটা ছোট্ট স্পেশাল সেগমেন্ট রয়েছে. And this segment is with Raffles Design Institute, Dhaka. আর গতকালকের মতো আজকে রাতেও আমাদের সাথে দুজন গেস্ট রয়েছেন. দ্যাট ইজ গতকাল আমাদের সাথে ক্যাসেন্ড্রা লি ছিলেন, তিনি আজকে আবার এসেছেন. ওয়েলকাম টু রেডিও ফুটি ওয়ান্স অ্যাগেইন, ক্যাসেন্ড্রা লি. And of course, আমাদের সাথে আজকে শাহানা আখতার, তিনি রয়েছেন দ্য স্টুডেন্ট সার্ভিসেস ম্যানেজার, রেফেলস ডিজাইন ইনস্টিটিউট, ঢাকা. ওয়েলকাম, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন. অলরাইট, সো আজকে আমরা কিছু ব্যাপার নিয়ে কথা বলবো. That is, first of all, I would like to know about the courses. In fact, you started last night. Yes. We talked about the courses right. briefly, but tonight we are going to share a bit more with okay. the listeners. Okay, basically, we actually offer a very comprehensive and in-depth 24 months advanced diploma program. And all our advanced diploma program comes with 3 months internship. Right. So the programs that we offer is like biomedical science. So this program actually is geared towards serving the needs of the biomedical and pharmaceutical industry right. in the fields of research and marketing. Right. Where the practitioner is knowledgeable about the pharmacological properties of drugs as well as the physiological basis. Okay. So, and then you have another course that is fashion designing, right? Yes, that's right. So for fashion design itself, basically we focus on developing an in-depth understanding of fashion design right. through exploratory and experimental projects. Mm-hmm. So this course also takes the student from design concepts and processes through to final production while teaching required business and contextual studies. All right. Yeah, and it also provides an integrated approach combining creativity with applied technical proficiency. Right. Anyone can show their creativity, in fact, after completing this course. Who wants to design, they can show their creativity and they can apply it as well. Yes, that's right. Of course, I mean, on our site itself, we actually build up a strong foundation for the student so that they can have a good eye for market trends, and students will also start to hone their individual styles and identities through their collections. Right, so I would like to ask Ms. Shahana, that is, যে আমাদের এই যে বায়োমেডিকেল সায়েন্স নিয়ে আমরা কথা বলছিলাম, যে একটা কোর্স রয়েছে, অ্যাট দ্য সেম টাইম ফ্যাশন ডিজাইনও রয়েছে, সো এছাড়াও আরও কিছু কোর্সেস রয়েছে, তো ফ্যাশন ডিজাইনের পাশাপাশি ফ্যাশন মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট একটা কোর্স আপনাদের রয়েছে, সো এই ব্যাপারে আমাদেরকে একটু জানাবেন. Thank you, Rona. Welcome. Okay, আমাদের যে ফ্যাশন মার্কেটিং এবং ম্যানেজমেন্ট যে কোর্সটা আমরা দিচ্ছি, সেটা এখনকার ফিল্ডে খুবই ইম্পর্ট্যান্ট একটা, যেটা আমাদের যে মার্কেটটা তৈরি হচ্ছে সেটার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা কোর্স. আর এখানে যে এখানে স্টুডেন্টরা শিখছে হচ্ছে আপনার বাইং এবং মার্চেন্ডাইজিং, যেটা যার মাধ্যমে ওরা ডেভেলপ করবে একটা ইফেক্টিভ ব্র্যান্ড ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস, যাতে তারা তাদের অ্যাডভার্টাইজিং এবং নট অনলি দ্যাট, ওরা ওদের অ্যাডভার্টাইজিং এবং প্রমোশনাল দিকটাও এক্সিকিউট করতে পারছে. আর এছাড়াও আমরা গতকালকে আরও কিছু কোর্সের ব্যাপারে জেনেছিলাম, তার মধ্যে আরেকটা রয়েছে দ্য ভিজুয়াল কমিউনিকেশন গ্রাফিক ডিজাইন ইনফ্যাক্ট, সো এটার ব্যাপারে একটু আমাদেরকে ব্রিফলি জানান. থ্যাংক ইউ. ভিজুয়াল কমিউনিকেশনটাও আমাদের যেটা মানে আমাদের দেশে যে যা আছে গ্রাফিক ডিজাইনের উপর যে ডিপ্লোমা হচ্ছে আমাদেরটা, কিন্তু এটা অ্যাডভান্স ডিপ্লোমা যেখানে ওরা আরো ইনডেপ নলেজটা পাচ্ছে. দুবছর হলেও এখানে ইন্টার্নশিপ আছে এবং ওই ইন্টার্নশিপের মধ্যে ওরা যেই বিভিন্ন যে ইন হ্যান্ডস অন যে এক্সপিরিয়েন্সগুলো ওরা গ্যাদার করছে সেটা ওদেরকে এই ফিল্ডে ওদেরকে আরও বেশি দক্ষ করে তুলবে, এবং এই কোর্সটা যখন ওরা কমপ্লিট করবে তারপরে ওই যে মার্কেটটা আমরা আমাদের দেশে তৈরি হয়েছে গ্রাফিক ডিজাইনের উপর বা ভিজুয়াল কমিউনিকেশনের উপর, ওদের ডিমান্ডটা তখন আরও বেশি বাড়বে, বিকজ এটা একটা ইন্টারন্যাশনালি রিকগনাইজড ডিগ্রি হবে. And most of the cases, advertising and publishing industries tader onek onek beshi ya thakbe. All right, so finally arekta course chilo, that is business. So Ms. Cassandra Lee, please, would you please explain about this course? Okay, for business itself, we actually aim to build an existing knowledge and understanding of business through the development of appropriate personal, intellectual and subject specific skills. So students will be given challenging opportunities to apply the knowledge and skill sets which they have acquired through our diploma program. And students will be able to consider and evaluate a range of business issues from a strategic and international perspective. So that's great. So already you have we heard about the courses briefly. Yeah. So what do you think about the career prospects after completing these courses, any of these courses? Okay, let's say for example, maybe we take up fashion marketing and management. Mm-hmm. So for students who actually complete this program, they can actually look into getting a job or maybe becoming a fashion merchandiser or maybe a fashion buyer. Yeah. So even a fashion editor in, you know, maybe in some of the magazines, you know, fashion magazines and things like that. Yeah, basically for Raffles Design Institute, like biomedical science and fashion marketing and management, we should be, I should say that it is not available in Bangladesh itself. So we are actually the first institution that are offering this. It's a kind of different course for Bangladeshi perspective. Yes. That it's a new kind of course that they are going to have. Yes, that's right. So, and this has a very, very good prospect in future after completing the courses. That's great. So, we were talking about the academic team last night. Then you have teachers from all around the world, in fact. Yep. USA, England, Australia, New Zealand, France, Canada, and Singapore, and from Asian region. So, they're very much expert in their own field, right? Yes, that's and, right. And they're coming here to teach the students. Yes. That's a good thing. So, Ms. Shana, I'm going to ask you a question. I'm going to ask you a question about the intake of the intake of the intake of the intake of Raffles Design Institute. Yes, thank you. I'm going to ask you a question about the intake of the intake of the intake. January, first intake. January. Oh, there's first four intakes in a year. January, then April, then July, and October. October. So flexibility ache keu jodi January miss kore kono karone korte parche na she tokhon April e April e join korte parche. All right. Mane eta ekta subidha hocche je keu jodi porer intake e ashe tate tara kono course ba kono module tara miss korbe na. কারণ আমরা আমাদের রাফেল সেটা তাদের উইদিন দ্য টু ইয়ার্স সেটা কমপ্লিট করে দিবে। অলরাইট, এটা একটা চমৎকার একটা ব্যাপার যে স্টুডেন্টদের যে টাইম লসটা নরমালি হয় সেটা এখানে খুবই কম হচ্ছে বছরে, যেহেতু দেয়ার আর ফোর ইনটেকস ইন আ ইয়ার। Okay, that's great. Yes. So, আমরা গতকালকে আবার admission and entry requirements নিয়ে একটু কথা বলছিলাম যে অনেকে পরবর্তীতে মিস করেছেন এবং জানতে চেয়েছিলেন যে what about the entry requirements or admission procedure? ওটার ব্যাপারে আমাদেরকে একটু জানাবেন প্লিজ। প্রথমত যেটা হচ্ছে যে ও লেভেলস এ লেভেলস হলেই তারা পাচ্ছে, আর আমাদের যেটা ন্যাশনাল কারিকুলামে কেউ যদি এসএসসি এইচএসসি করে থাকে তারাও জয়েন করতে পারছে। কিন্তু এইচএসসি ও লেভেলস এ লেভেলস আমরা যেটা জানি যে তারা ইংলিশে বেশ স্ট্রং হবার পসিবিলিটি আছে, আর এইচএসসি এসএসসি তাদেরকে যেটা করতে হচ্ছে তাদেরকে আইএলটিএস স্কোরটা থাকতে হবে 5.5, এবং কারো যদি আইএলটিএস স্কোর দুই বছর এক্সিট করে যায়, হয়তো দুই বছর আগে তারা করেছে, তখন তাদেরকে একটা ইংলিশ প্লেসমেন্ট টেস্ট দিতে হবে। ইংলিশ প্লেসমেন্ট টেস্টে যখন আমরা দেখতে পাবো যে তার লেভেলটা কোথায় আছে, সেই অনুযায়ী তাদেরকে আমরা ইদার যদি সে পাস মানে সেটা পাস করে যাচ্ছে তাহলে তার আর কোনো ইংলিশ লেসন নিতে হচ্ছে না বা আইএলটিএস স্কোরের জন্য দরকার পড়ছে না, সে ইমিডিয়েটলি আর যদি দেখা যায় যে সে কোনো একটা লেভেলে আছে তাকে কিছুটা ইমপ্রুভ করতে হবে সে অনুযায়ী তাকে সেই ইংলিশ লেসন গুলো দিতে হবে, নিয়ে নিতে হবে, এটা রেফারেন্স থেকে আমরা প্রোভাইড করছি। দ্যাটস গ্রেট। আর এছাড়া ডিজাইন প্রোগ্রামস এর জন্য আলাদা করে একটু বাড়তি একটা সিস্টেম রয়েছে আপনাদের? আমরা দেখতে চাইবো যে তারা কিরকম করছে, তাদের ক্রিয়েটিভিটিটা কোন পর্যায়ে আছে, আর যারা যাদের পোর্টফোলিওটা নেই, যারা করতে পারেনি বা যে একদম ফ্রেশার যারা রয়েছে দেখাতে পারছে না, তারা ওই 500 ওয়ার্ডস এর একটা এসে লিখে দিতে হবে, যার মধ্যে তারা বলবেন তাদের নিজস্ব ক্রিয়েটিভিটি ব্যাপারে লিখতে পারেন, তারা কেন ফ্যাশন ডিজাইনিং এ আসতে চাচ্ছেন সেই ব্যাপারগুলো বা ব্যাকগ্রাউন্ডটা কি সেগুলো তারা এক্সপ্লেইন করতে পারেন। And we are almost at the end of this segment. So, Miss Lee, I would like to know from you about the contact information, how the students can contact with Raffles Design Institute. Oh, they can actually contact one of our education consultant, Mr. Zili. Okay. His contact number is at 011-990-2217. Or there's another number, it's at 011-940-8769. Alright, so 011-990-2217, it acts a number, and there is the other number 011-940-8769. Yes, and they right. can contact to Mr. Zili. Yes. And what about your office address or website addresses? Okay, our office address, basically we are located at Simon Center, House 4A, Road 22, Gushan Commercial Area, Dhaka. But at this moment, our office is under construction. Yes, that's right. It's, I mean, renovation is in process. Okay. So, students who actually visited the office area might not be able to find us. So, it's better that they can actually just give us a call. Okay. You know. And so, for the time being, it's better that they give you a call or they yes. can check on your website, right? Yes, that's right. So, our website is at www.raffles-design-institute.com.bd. So yes. thank you very much. So yes. listener, আপনি জানেন আমাদের সাথে কথা বলছেন এখনো পর্যন্ত মিস ক্যাসান্ড্রা লি এবং মিস শাহানা আখতার and Raffles Design Institute Dhaka 36 campus around the world. So finally তারা ঢাকা এসে পৌঁছেছেন এবং আপনাদের জন্য বেশ চমৎকার কিছু কোর্সেস তারা নিয়েছেন এবং প্রতি রবিবার এবং সোমবার নাইট রাইডার রাত 9টা বেজে 50 মিনিট আমরা এই ব্যাপারটি নিয়ে আলাপ করব। সো নেক্সট উইকে আবার সানডেতে আপনাদের সাথে কথা হবে এবং আপনাদের যদি কোনো কোয়ারিজ তখন থেকে থাকে আপনারা অবশ্যই ইমেইল সরি ওয়েবসাইটে চেক করতে পারেন অথবা তাদেরকে কল দিতে পারেন এই মুহূর্তে। আর যদি এর বাইরেও কোনো ধরনের কোয়ারিজ থাকে দেন অফকোর্স ইউ ক্যান জয়েন আস নেক্সট সানডে অ্যাট 9:50 PM, যেখানে আবারও আমাদের সাথে তারা থাকবেন এই ব্যাপারে কথা বলার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ মিস লি, থ্যাংক ইউ ভেরি মাচ মিস আখতার, থ্যাংক ইউ ফর কামিং হিয়ার। সো এই মুহূর্তে চলে যাচ্ছি আবার আমার রেগুলার প্লেলিস্ট, আর একটু পরে রওনা ফিরে আসবো আপনার সাথে অনলি অন রেডিও 40। টিল দেন এনজয় দ্য ট্র্যাক, অদ্ভুত সেই ছেলেটি ভার্সন 2 বাই অর্থহীন। রাতে ঘুম ভেঙে যায় একটি ছেলে, কে যেন কাকে তাকে গভীর অরণ্যে, অচেনা একটি সুর বাজে তার মনে, যোছনাটা তার পানে চেয়ে মুচকি হাসে হৃদয়ে, সব বেদনা ছড়িয়ে আকাশটাতে মনে, একটা সুর যাবে শেষে আনন্দে। অনেক দেশ অনেক নতুন পায় না সে স্বপ্নে শোনা সুর, কেটে যায় তারপর কোন এক শহরের প্রান্তে, দেখতে সে পায় স্বপ্নে দেখা অরণ্যটাকে হৃদয়ে, সবেদনা ছড়িয়ে আকাশটাতে মনে, একটি ভাবনা শুনবে শেষে সুরটাকে। অজানা পথ চলা বুকে অনেক সে একটি ফুল নাম না জানা, পাশে তার রুমে ধরা গিটার আর হারমোনিকা, সব কিছুই কেমন যেন তার চেনা মনে হয়, হঠাৎ প্রকৃতি তাকে শোনায়, তুমি সেই ছেলেটি যার জন্য প্রতীক্ষা তুলে নাও তোমারে ইটারাল হারমোনিকা। সেই স্মৃতি উচকি হাসে জাতিস্বর, এসেছি তোমাদের মাঝে ইচ্ছে গান শোনাবার, তুলে নেয় সে হাতে গিটার বন্য সেই সুরে, ভাঙা গিটার হারমোনিকা আবার জেগে ওঠে, প্রকৃতি দুঃখ খুঁজে যায় সেই মায়াবী সুরে, ছেলেটি চাই দুঃখ খুঁজে যায় সেই মায়াবী সুরে, ছেলেটি জল ভরা চল ঢাকা এলো মেলো চুলে, এখানে আছে মোর ভালোবাসা, যোছনায় জানা পথ চলা, এখানে আছে মোর ভালোবাসা, যোছনায় জানা পথ চলা, এখানে আছে মোর ভালোবাসা, যোছনায় জানা পথ চলা, এখানে আছে মোর ভালোবাসা। Don't stop the food beat. Radio Food the 88.0 FM. সুখের বেদনা একসাথে নতুন সুরে গানে গান।